ওঠে দ্রিম দ্রিম রবি, সাঁওতাল পল্লীতে উৎসব হবে, রবীন্দ্রনাথ তুমি ভাগ্যশীলে, সময়ের স্লোগানটা তুমি বলে দিলে। ওঠে দ্রিম দ্রিম রবি, সাঁওতাল পল্লীতে উৎসব হবে, রবীন্দ্রনাথ তুমি ভাগ্যশীলে, সময়ের স্লোগানটা তুমি বলে দিলে। আর সরু সরু বাসি বয়স কারুর তেরো কারুর তিরাশি, উৎসবে জাগে হুল জাগে জঙ্গল, দূর থেকে শোনা যায় বন সরগল। ঝুমুরের তাল আর ঝুমুরের ঝোঁক, নাচতে নাচতে রাত ভোর হোক, আকাশে হাত বাড়ালে মোরগের ডাক, চাই বন তুলে কিছু আকাশ রাখ। ঝুমুরের তাল আর ঝুমুরের ঝোঁক, নাচতে নাচতে রাত ভোর হোক, আকাশে হাত বাড়ালে মোরগের ডাক, চাই বন তুলে কিছু আকাশ রাখ। নতুন খবর দাও ভোরক দিন, কারা যেন আজ খায় পিঁপড়ের ডিম, খিদের বালাই বড় খিদের বালাই, খাবার না পেলে চল দুনিয়াটা খাই। নতুন খবর দাও ভোরক দিন, কারা যেন আজ খায় পিঁপড়ের ডিম, খিদের বালাই বড় খিদের বালাই, খাবার না পেলে চল দুনিয়াটা খাই।